সাহেবকে আল্লাহ তাআলা ফজল করিয়া মেহরবানি করিয়া আল্লাহ তাআলা আমাদের মাঝে ফিরাইয়া দিয়েছেন। না হয় যে বেমার শুনছিলাম এই বেমারের পরে আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম, হয়তো অলিপুরের সাহেবকে আমরা মাঠে পাবো না, হয়তো আমরা অলিপুরের সাহেবকে মাঠে পাবো না, কিন্তু আল্লাহ তাআলা দয়া করেছেন এই জন্য আমরা আবার হযরত অলিপুর সাহেবকে মাঠে পেয়েছি। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন তাকে বারবার বারবার আল্লাহ তাআলা যেন তাকে এই মাঠে বিশুদ্ধ কোরআনের তাফসীর করা তৌফিক দান করেন। আপনারা একটা প্রশ্ন করেছেন, যারা বলেন ইমাম আবু হানিফা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহিমা আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এর ব্যাখ্যা কি? ওই যে আমি বলেছিলাম দুনিয়ার জীবনে কেউ চর্মচুকে আল্লাহকে দেখবে না, এটা আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা, মনে আছে? দুই নম্বর সহি ব্যাখ্যা, ইমানদারগণ পরকালের জীবনে চর্মচুকেই আল্লাহকে দেখতে পারবে। তিন নম্বর সহি ব্যাখ্যা, নেককারকে জাহান্নামে দিলে হবে আল্লাহর সুবিচার, সুবিচার, নেককারকে জাহান্নামে দিলে হবে আল্লাহর সুবিচার, জান্নাতে দিলে হবে আল্লাহর দয়া। আলোচনা এই পর্যন্ত চলছিল। এই প্রসঙ্গে ওনার প্রশ্ন জেগেছে যে তাহলে ইমাম আবু হানিফা স্বপ্নে কিভাবে দেখলেন, ইমাম মালিক আল্লাহকে স্বপ্নে কিভাবে দেখলেন? আমি জবাব দেবার আগে বলতে চাই, আপনাদের যুগে এই মঞ্চেও এমন লোক আছেন যারা আল্লাহকে স্বপ্নে দেখেন, রাসূলকে স্বপ্নে দেখেন। আমি বলেছি চর্মচুকে দুনিয়ার জীবনে কেউ আল্লাহকে দেখবে না। চর্মচুকে শব্দটা বারবার এই জন্যই বলেছি যেন এমন প্রশ্ন না জাগে, স্বপ্ন যখন কেউ দেখে তখন চর্মচক্ষু খোলা থাকে না বন্ধ থাকে? চর্মচুকে দেখে না, সেটা অন্তর চোখে দেখে। সূরা ইউসুফের তফসিরে আমি আপনাদেরকে বলেছি চোদ্দ অন্তরের চোখ কিভাবে হয়, তার দ্বারা দেখে কিভাবে, অন্তর চোখের দেখা কত রকম, কি কি, তার বিস্তারিত আলোচনা সূরা ইউসুফে আমি আপনাদেরকে বলে দিয়েছি। স্বপ্নে যারা আল্লাহকে দেখেন চর্মচুকে দেখেন না, অন্তর চুকে দেখেন। আর আমি আমার বক্তব্যে বলেছি দুনিয়ার জীবনে আল্লাহকে কেউ অন্তর চুকে দেখবে না, না চর্মচুকে দেখবে না। কাজী ইমাম আবু হানিফা আল্লাহকে স্বপ্নে দেখা আর আমার কথায় বিরোধ আছে না? সামঞ্জস্যহীন, সামঞ্জস্যহীন। আরেকটু প্রশ্ন বাকি থাকে যে আল্লাহকে যারা দুনিয়াতে স্বপ্নে দেখেন কেমন দেখেন, এই প্রশ্নটা বাকি থাকে, আল্লাহকে যারা দেখলেন কেমন দেখলেন? দুনিয়ার জীবনে মানুষ আকৃতি বিশিষ্ট জিনিস দেখলেই বলতে পারে এমন দেখেছি, যার কোনো আকৃতি নাই তারে দেখলে বলতে পারে না কেমন দেখেছি। কাজে কেমন দেখছেন সেটা এখানে বলতে পারবেন না, সেখানে গেলে আপনিও বুঝতে পারবেন। আর একটা প্রশ্ন আপনারা করেছেন, বন্ডফিদদের নামগুলো বলে দিলে আমরা উপকৃত হব। হ্যাঁ, এটা একটা জরুরি কথা। বন্ডফির বাংলাদেশে কতটা বন্ডফির আছে, কোন বন্ডফিরে কোন কুফুরি কথা কয়, বলে দেওয়া দরকার ছিল। আমি ইচ্ছা করেই সেই আলোচনা যাইনি, কেন সেইটা বলতে গেলে রাত পোহায় যাবে, বন্ডফিরের তালিকা শেষ হবে না। তবে আপনাদেরকে আমি একটা রেফারেন্স দেব, হযরত মাওলানা হেমায়েতউদ্দিন সাহেবের লিখিত ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, এখানে আপনারা এই বইটা পারলে আজকেই সংগ্রহ করে নিয়ে যাবেন, যে কোনো লাইব্রেরিতে পাবেন, সিলেটের কুদরতুল্লাহ মার্কেটে খোঁজ করলেই পাবেন। এই ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ বইটা আপনারা যার যার ঘরে ঘরে রেখে দেবেন, এখানে বাংলাদেশের কুখ্যাত বন্ডফিরদের তালিকা এবং তাদের কুফরি মতবাদের বিবরণ লেখা আছে রেফারেন্স সহ। আর আমি যে দরগা মানসাদ থেকে প্রকাশিত আল কাসিম মাসিক আল কাসিম পত্রিকায় কোরআন হাদিস থাকতে মজহাব কেন লিখি, এই লেখার নবম সংখ্যা প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি, নবম কিস্তি প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি সংখ্যায়, আজকেই এই সংখ্যা প্রকাশিত হয়েছে। আপনারা দুয়ার পরে যাওয়ার সময় এই খাদিমুল কোরআন পরিষদের সাথে যোগাযোগ করে এটা সংগ্রহ করার চেষ্টা করতে পারেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن على العرش استوى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হযরত উলামায়ে কেরাম মুহতারাম হাজিরিন, গতকাল আলোচনা চলতেছিল এই প্রসঙ্গে যে আল্লাহ যে সূরায়ে তোয়াহার 5 নম্বর আয়াতে বললেন আল্লাহ আরশে আছেন, এই আরশে আছেন কথার ব্যাখ্যা কি? মুজাসসিমা নামের একদল ভ্রান্ত পন্থীরা আল্লাহকে দেহ বিশিষ্ট অস্তিত্বের অধিকারী বলে। মুসাববিহা নামের একদল ভ্রান্তপন্থীরা বলে যে আল্লাহ আমাদের হাতের মতো হাত আছে আল্লাহ, আমাদের পায়ের মতো পা আছে আল্লাহর, আমাদের চেহারার মতো নাক মুখ চোখ বিশিষ্ট চেহারা আছে আল্লাহর, আমরা যেভাবে কুরসিতে বসি, আমরা যেভাবে সুফায় বসি, আল্লাহ সেইভাবে আরশে বসেন। এইগুলি ইসলামী মতবাদ নয়, এইগুলি কুফরি মতবাদ। পবিত্র কোরআনের অপব্যাখ্যা মুজাসসিমারাও করে, মুসাববিহারাও করে। এই জন্য পবিত্র কোরআনের কোন ব্যাখ্যা সহি আর কোন ব্যাখ্যা গলত এটা পরিষ্কারভাবে বোঝার জন্যই গতকাল আমি আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। শুধুমাত্র আহলে সুন্নত ওয়াল জামাতের কৃত ব্যাখ্যাই সহি, আর বাকি সমস্ত ভ্রান্ত দলগুলির পক্ষ থেকে কোরআনের যে ব্যাখ্যা পেশ করা হয় সবগুলি গলত। কিন্তু আমাদের সমাজের সাধারণ জনসাধারণ মুসলমান, তো জনসাধারণ মুসলমান অনেক আলেমগণের কাছেও একটা প্রশ্নের জবাব অতি অস্পষ্ট, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এই প্রশ্নের জবাব খুবই অস্পষ্ট। এই অস্পষ্টতার সুযোগে জীবন বর বেদাতি কর্মকাণ্ডে যারা লিপ্ত তারা নিজেদেরকে ডাকডোল পিটিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। দাবি করার সুযোগ পায় কেন আপনারা সুস্পষ্টভাবে জানেন না অনেকেই যে আসলেই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে। এজন্য সূরায়ে তোয়াহার 5 নম্বর আয়াত সহ পবিত্র কোরআনের আয়াতে মুতাশাবিহাত কাকে বলে গতকাল বলেছি। কোরআনে করিমের হুরুফে মুকাত্তাআত কাকে বলে গতকাল বলেছি। এইগুলির সঠিক মর্ম কি এটা পরিষ্কারভাবে বোঝার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এই প্রশ্নের জবাব আগের থেকেই পরিষ্কার হওয়া দরকার। এ প্রসঙ্গে আমি গতকাল বলেছি যে কোনো যুগের যে কোনো দেশের যে কোনো মানুষ মুমিন মুসলমান বলে গণ্য হয় কতটি কথা বিশ্বাস করলে, এই 6টি কথা আছে ইমানে মুফাসসালে। 1 নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, 2 নম্বরে আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, 3 নম্বরে আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, 4 নম্বরে আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করলাম, 5 নম্বরে তকদির বিশ্বাস করলাম, 6 নম্বরে পরকাল বিশ্বাস করলাম। এই 6 কথা যারা বিশ্বাস করে তারাই মুমিন মুসলমান। গতকাল আরও বলেছি হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন 73 দল উম্মত অর্থাৎ মুসলমান, এর মধ্যে 72 দল হবে জাহান্নামী আর 1 দল হবে জান্নাতি। গতকালের কথা যারা বুঝেছিলেন একটু দয়া করে বলুন তো, 72 দল মুসলমান জাহান্নামী কথার মানে কি? 6 কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? বিশ্বাসী। ছয় কথায় অবিশ্বাসী? বিশ্বাসী। ছয় কথায় অবিশ্বাসী হলে মুসলমান হয় না? একদল মুসলমান জান্নাতি, তারাও ছয় কথায় বিশ্বাসী। 72 দল মুসলমান জাহান্নামী, তারাও ছয় কথায় বিশ্বাসী। তাহলে জাহান্নামী মুসলমানদের দোষটা কি আর জান্নাতি মুসলমানদের গুণটা কি? এই প্রশ্নের জবাব সংক্ষিপ্তভাবে গতকাল আলোচনা হয়েছে। হাদিস শরীফে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার 73 দল উম্মতের মধ্যে 72 দল জাহান্নামী আর একদল জান্নাতি হবে, সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন 72 দল থেকে একদলকে পৃথক করে চিনার উপায়টা কি? জাহান্নামী মুসলমানদের থেকে জান্নাতি মুসলমানদেরকে আলাদাভাবে চিনার উপায়টা কি? জবাবে রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর মর্ম হল মুসলমানদের মধ্যে যে দলটা আমার সুন্নত এবং আমার সাহাবাগণের জমাতকে আদর্শ মাপকাঠি রূপে অবলম্বন করবে। তোমার এলেম সহি না গলত, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার মাপকাঠি দিয়া মাপলেই ধরা পড়বে। তোমার আমল সহি না গলত, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার মাপকাঠি দ্বারা মাপলেই ধরা পড়বে। তোমার আকিদা বিশ্বাস সহি না গলত, নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাতের স্কেল দ্বারা মাপলেই ধরা পড়বে। কথাগুলি স্মরণ রাখতে হবে আমাদের। আমার এলেম সহি না গলত, আমার আমল সহি না গলত, আমার আকিদা সহি না গলত, এটা কোন স্কেলের দ্বারা মাপলে ধরা পড়ে? দুইটা স্কেলের দ্বারা। একটা স্কেলের নাম নবীর সুন্নত আর একটা স্কেলের নাম সাহাবায়ে কেরামের জমাত। এই জন্য এই দুইটা জিনিসকে যারা সত্যের মাপকাঠি বলে বিশ্বাস করে তাদের নাম হয় আহলে সুন্নত ওয়াল জমাত। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নত ওয়াল জমাত লেবেলের দ্বারাই হয়, স্লোগানের দ্বারাই হয়, প্রচারের দ্বারাই হয় না? দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি মানবে। একটা জিনিসের নাম নবীর সুন্নত আর একটা জিনিসের নাম সাহাবায়ে কেরামের জমাত। এর অনুসারী হলে এই দুইটা জিনিসকে আদর্শ মাপকাঠি মানলে হয় আহলে সুন্নত ওয়াল জমাত। এই আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমানেরা আল্লাহ বিশ্বাস করেন মন গড়া যুক্তি মতে নয়, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতে। আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমানেরা ফিরিস্তা বিশ্বাস করেন মন গড়া যুক্তি মতে নয়, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতে। আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমান আসমানি কিতাব বিশ্বাস করেন মন গড়া যুক্তি মতে নয়, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতে। আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমান নবী রাসুল বিশ্বাস করেন মন গড়া যুক্তিতে না সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মত। আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমান পরকাল বিশ্বাস করেন সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতে। আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমান পরকাল বিশ্বাস করেন, তকদির বিশ্বাস করেন সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতে। এই জন্য আহলে সুন্নত ওয়াল জমাতের মুসলমান কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন মন গড়া যুক্তি মতে নয়, সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার আদর্শ মতে। তাই সূরায়ে তোহার 5 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, আল্লাহ আরো সে সমাসীন হয়েছেন, এর সহজ সরল বাংলা বলেছি গতকাল, আল্লাহ আরো সে আছেন। বাতিল দলেরা বলে আল্লাহ আরো সেই আছেন, আর আহলে সুন্নত ওয়াল জমাতের আকিদা হলো আল্লাহ আরো সে ও আছেন। আল্লাহ আরো সে আছেন কথার একটা একটা ব্যাখ্যা হক, একটা ব্যাখ্যা বাতিল, একটা ব্যাখ্যা আহলে সুন্নত ওয়াল জমাতের, একটা ব্যাখ্যা লামাজহাবিদের। লামাজহাবিদের ব্যাখ্যা হলো আল্লাহ আরো সেই আছেন, আর আহলে সুন্নত ওয়াল জমাতের ব্যাখ্যা হলো আল্লাহ আরো সে ও আছেন। বুঝে থাকলে বলুন আরো সেই আছেন না আরো সে ও আছেন? আরো সে ও আছেন। আরো সে ও আছেন মানে আরো অন্যখানেও আছেন, আর আরো সে ই আছেন মানে আর কোথাও নাই। লামাজাবিদের আল্লাহ আপনাদের কাছে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ আমাদের সাথে সাথে আছেন। তাইলে লামাজাবিদের আল্লাহ আর মুসলমানের আল্লাহ বেশ কম আছে কিনা? লামাজাবিদের আল্লাহ শুধু আরো সে থাকেন, আমাদের সাথে থাকেন না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ সমস্ত মানুষের সাথে সাথে থাকেন। লামাজাবিদের কলেমা আলাদা, আমাদের কলেমা আলাদা। গতকাল সবিস্তারে আলোচনা হয়েছে লামাজাবিদের কলেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন তাদের আল্লাহ আর আমাদের আল্লাহ বেশ কম আছে কিনা? তাদের কলেমায় আর আমাদের কলেমায় বেশ কম আছে কিনা? তাদের আকিদায় আর আমাদের আকিদায় বেশ কম আছে কিনা? লামাজাবিদের নবী মরা, আমাদের নবী জিন্দা। লামাজাবিদের নবী মরা, আমাদের নবী জিন্দা। লামাজাবিদের নবী রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বেদাত, আমাদের নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সুন্নত। বুঝে থাকলে বলুন শুধু হাত বাঁধার ব্যবধান, শুধু আমিন বলার ব্যবধান, শুধু 8 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবির ব্যবধান না, ইমান আকিদায়ও ব্যবধান, ইমান আকিদায় ব্যবধান। লামাজাবিদের আল্লাহ শুধু আরো সেই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লাহ আরো সে ও আছেন। বেশ কম হয়েছে কি না? লামাজাবিদের আল্লাহ শুধু আরো সেই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের আল্লাহ আরো সে ও আছেন। পরিষ্কার হইল আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া কথার মর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াল আল্লাহ আরো সে সমাসীন হয়েছেন। এত কঠিন বাংলা সকলে বুঝে না, এই জন্য আমি খুব সহজ করে বলতে চাই আল্লাহ আরো সে আছেন। ই আরো সে আছেন কথার ব্যাখ্যায় লামাজাবিরা বলেন আরো সে ই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা হলো আরো সে ও আছেন। সুতরাং ছয় কথা বিশ্বাস করে যে 72 দল মুসলমান জাহান্নামী হবে। এবার আপনাদের বলতে হবে এদের দোষটা কি? এরা ছয় কথা বিশ্বাস করে কিন্তু মন গড়া ব্যাখ্যা মতো। এই ছয় কথা বিশ্বাস করেই একটি মাত্র মুসলমানের দল যে জান্নাতি হবে এদের গুণটা কি? এরাও ছয় কথাই বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতে নয়, দুইটা মাপকাঠি মতো। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবায়ে কেরামের জামাত। অনেকের একটা প্রশ্নের জবাব অনেকের কাছে অস্পষ্ট থাকে, সেটা হলো সাহাবায়ে কেরাম কিসের মাপকাঠি? তোমার এলিম সহি না গলত এটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত মাপকাঠি, সাহাবাদের জমাত মাপকাঠি। তোমার আমল সহি না গলত এটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত মাপকাঠি, সাহাবায়ে কেরামের জমাত মাপকাঠি। তোমার আকীদা বিশ্বাস সহি না গলত এটা যাচাইয়ের জন্য নবীর সুন্নত মাপকাঠি, সাহাবায়ে কেরামের জমাত মাপকাঠি। যদি বলো আমি শুধু নবীর সুন্নত মানি, সাহাবায়ে কেরামের জমাত মানি না, তাইলে তুমি নবীর হাদিস মানো না। হাদিস শরীফে মা আনা আলাইহি বলার সাথে সাথে আল্লাহ রাসূল ওয়া আসহাবি বলেছেন। মা আনা আলাইহি অর্থ হলো আমার সুন্নত, ওয়া আসহাবি অর্থ আমার সাহাবাগণের জমাত। সুতরাং যারা নবীর সুন্নত মানার দাবি করে, সাহাবায়ে কেরামের জমাত মানে না, এরা নবীর হাদিস অর্ধেক মানে অর্ধেক মানে না। আর যারা বেদাতি কর্মকাণ্ডে লিপ্ত, এরা যে নিজেদেরকে আহলে সুন্নত ওয়াল জমাত বলে ডাকডোল পিঠায় আপনাদের চোখে ধুলা পরা দেওয়ার জন্য, এরা এই নামের লেভেলে এদের বেদাতি কর্মকাণ্ডকে ধামা চাপা দিতে চায়। এদের দুঃখায় পড়বেন না, ওদের দুঃখায় পড়বেন না। এরাও বাতিল, ওরাও বাতিল। এবার আমি এই সমস্ত আলোচনা আলেমদের জন্য বেশি উপকারী হয়। যারা আলেম নন আপনাদের বুঝার সুবিধার্থে আরো কিছু উদাহরণ দিচ্ছি। আপনারা সবাই মুমিন মুসলমান কিনা? ইনশাআল্লাহ না নিশ্চয়ই, নিশ্চয়ই এখানে ইনশাআল্লাহ কাটে না, দুই আর দুই কত হয়? ইনশাআল্লাহ চার হয়, না নিশ্চয়ই চার হয়, বলেন দুই আর দুই ইনশাআল্লাহ চার হয়, না নিশ্চয়ই চার হয়, নিশ্চয়ই, হ্যাঁ দুই আর দুই নিশ্চয়ই চার হয়। আমি মুমিন মুসলমান কিনা এটা ইনশাআল্লাহ মুমিন মুসলমান বললে হবে না, বলতে হবে নিশ্চয়ই আমি মুমিন মুসলমান। এবার বলুন আপনারা মুমিন মুসলমান কিনা? নিশ্চয়ই। কেমনে বুঝলেন? ছয় কথা বিশ্বাস করি, আমি ছয় কথা বিশ্বাস করি, এই জন্য নিশ্চয়ই আমি মুমিন মুসলমান। এবার বাকি রইল আপনি জাহান্নামীদের বাহাত্তর দলভুক্ত মুসলমান না জান্নাতীদের এক দলভুক্ত মুসলমান, এটা বলবেন কিভাবে? এটা বলবেন ছয় কথার প্রথম কথা যে আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহ বিশ্বাস সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। ফিরিস্তা বিশ্বাস সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। আসমানি কিতাবের বিশ্বাস সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। নবী রাসুল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া, কিছু ব্যাখ্যা আছে সহি। এইগুলি সচরাচর আলোচনা হয় না, এই জন্য সাধারণ মুসলমান জানে না, বুঝতে পারে না আমি কোন দলে আছি। আপনারা কি এইভাবে তাকলেই চলবে যে আমরা নিজেরাই বুঝবো না আমরা কোন দলে আছি, না দল ঠিক হওয়া দরকার? তাহলে এই কথাগুলি বোঝা দরকার, যতই কঠিন হোক বিষয়টা বোঝা দরকার। আমরা বাহাত্তর দল জাহান্নামি বাহাত্তর দলে আছি, জান্নাতি এক দলে আছি, এটা পরিষ্কার করে বোঝা দরকার কি না? পরিষ্কার করে বুঝতে হলে বুঝতে হবে আমি যে আল্লাহ বিশ্বাস করেছি মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা মতো। সহি ব্যাখ্যা কি এটা জানতে হবে, আল্লাহ সম্পর্কে গলত ব্যাখ্যা কোনটা আর সহি ব্যাখ্যা কোনটা, নবী রসুল সম্পর্কে গলত ব্যাখ্যা কোনটা সহি ব্যাখ্যা কোনটা জানতে হবে, মানতে হবে। তা না হইলে আকাশ ফাটা চিৎকার দিয়া কখনো জান্নাতি মুসলমানের দলভুক্ত হওয়া যাবে না। এজন্য আমি উদাহরণস্বরূপ আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ, কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ পেশ করতে চাই। নবী রাসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ, কিছু গলত ব্যাখ্যার উদাহরণ পেশ করতে চাই। কুরআনের ব্যাখ্যা সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ, কিছু গলত ব্যাখ্যার উদাহরণ পেশ করতে চাই, যাতে আপনারা বুঝতে পারেন আপনারা সহি দলে আছেন না গলত দলে আছেন। প্রথমে আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা এবং গলত ব্যাখ্যার উদাহরণ শুনি। সমস্ত মুসলমানেরা বিশ্বাস করে আল্লাহ আছেন, মুসলমান মানেই আল্লাহতে বিশ্বাসী, মুসলমান মানেই আল্লাহতে বিশ্বাসী, কিন্তু তুমি যে আল্লাহতে বিশ্বাসী সেই আল্লাহ সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি। যেমন আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে কোনো মানুষ কখনো চরমচুকে আল্লাহকে দেখতে পাবে না, এটা আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। আপনি যদি মনে করেন আমি সাধনা করতে করতে, আমি ইবাদত বন্দেগী করতে করতে, আমি রিয়াদত মুজাহাদা করতে করতে চরমচুকে এই দুনিয়াতে আল্লাহকে দেখতে পারব, আল্লাহকে আপনি গলত ব্যাখ্যা মতো বিশ্বাস করলেন। কোনো ইবাদত বন্দেগীর দ্বারা, কোনো সাধনার দ্বারা, কোনো রিয়াদত মুজাহাদার দ্বারা কোনো মানুষ দুনিয়াতে কোনোদিন চরমচুকে আল্লাহকে দেখতে পারবে না, এটা আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা, আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। কেন দেখতে পারবে না এই প্রশ্নের জবাব হল আল্লাহকে দেখার পরে কেউ যদি আল্লাহ বিশ্বাস করে তার ইমান গ্রহণযোগ্য হয়, আল্লাহ না দেখে যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে তার ইমান গ্রহণযোগ্য হয়। বলুন দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই কেন আমাদের ইমান গ্রহণযোগ্য হওয়ার? দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা নাই কেন আমাদের ইমান গ্রহণযোগ্য হওয়ার জন্য? যদি আল্লাহকে দেখার ব্যবস্থা দুনিয়াতে থাকত আর আল্লাহকে মানুষ দেখতে পারত তাহলে তার আমানতু বিল্লাহ কবুল হইত না, আমানতু বিল্লাহ কবুল হইত না। তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা না থাকাটা আমাদের জন্য ক্ষতিকর না উপকারী? কি উপকার? ইমান গ্রহণযোগ্য হয় আল্লাহকে না দেখে, আল্লাহ বিশ্বাস করলে ইমান গ্রহণযোগ্য হয়, আল্লাহকে দেখার পরে ইমান আনলে সেই ইমান গ্রহণযোগ্য হয় না। গেল আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এবং গলত ব্যাখ্যা এর উদাহরণ। দুনিয়ার জীবনে আল্লাহকে কেউ কখনো দেখতে পারবে না চর্ম চোখে, এটা হলো আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। এবাদত বন্দেগির দ্বারা দুনিয়াতেই আল্লাহকে দেখা যাবে, সাধনার দ্বারা দুনিয়াতেই আল্লাহকে দেখা যাবে, রিয়াজত মুজাহাদার দ্বারা দুনিয়াতেই আল্লাহকে দেখা যাবে, এইটা আল্লাহ সম্পর্কে গলত ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা হল, পরকালের জীবনে মুমিন বান্দাদের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দান করবেন। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণিমার রাত্রে পূর্ণিমার চন্দ্র যেমন পরিষ্কারভাবে দেখা যায়, কোনো বিঘ্ন তার সৃষ্টি হয় না। হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে পরকালের জীবনে চর্ম চোখে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে। তাহলে পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পারবে, এইটাও আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। মুতাজিলা নামের একটা ভ্রান্ত দল আছে, মুসলমান নামদারি, এরা বলে পরকালের জীবনেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। সহি মতবাদ না ভ্রান্ত মতবাদ? পরকালেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না, এটা একটা ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পারবে, প্রশ্ন দেখতে পারে। আমরা তো দুনিয়াতে না দেখেই বিশ্বাস করে ফেলেছি, এখন আর পরকালে দেখার দরকার থাকি? প্রশ্ন জাগতে পারে। আমরা তো দুনিয়াতে না দেখেই আল্লাহ বিশ্বাস করে ফেলেছি, আমাদের ইমান গ্রহণযোগ্য হয়ে গেছে, তাহলে পরকালে আর আল্লাহকে আমাদের দেখার দরকার থাকি? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হল, পরকালে মুমিন বান্দারা জান্নাতে যত নিয়ামত পাবে সমস্ত নিয়ামতের উপভোগে যে আনন্দ হবে, আল্লাহকে এক মুহূর্তে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন পরকালে বঞ্চিত না হয়, সেজন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাকে আল্লাহ দেখার সুযোগ দান করবেন। কথাগুলি অবশ্যই আমাদের জানা থাকা দরকার যে দুনিয়াতে আল্লাহকে কেউ দেখবে না কেন? আল্লাহ দেখার ব্যবস্থা দেননি, ব্যবস্থা দিলেন না কেন? ব্যবস্থা দিলে আল্লাহকে দেখলে তার ইমান কবুল হবে না। ইমান গ্রহণযোগ্যতা, ইমানের গ্রহণযোগ্যতা রক্ষার স্বার্থে আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখার ব্যবস্থা দেননি, পরকালে বেহেস্তের সমস্ত নিয়ামতের উপভোগের আনন্দের চেয়েও আল্লাহকে এক মুহূর্তে দেখার আনন্দ বেশি হবে, সেই আনন্দ থেকে কোনো বান্দা যেন বঞ্চিত না থাকে, এই জন্য পরকালে আল্লাহ মুমিন বান্দাকে পরিষ্কারভাবে আল্লাহকে দেখার ব্যবস্থা দান করবেন এবং তারা দেখতে পাবে। আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা, এটা একটু কঠিন আছে, মনোযোগে শুনতে হবে, বুঝতে হবে, চিরজীবন স্মরণ রাখতে হবে, জানতে হবে, মানতে হবে, তা নাইলে লেভেলের দ্বারা সুন্নি হওয়া যাবে না। আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হল, আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করার অধিকারী, যা ইচ্ছা তাই করার অধিকারী। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ধনী বানাবেন, ইচ্ছা করলে তোমাকে গরিব বানাবেন, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সুস্থ বানাবেন, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অসুস্থ বানাবেন, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে পূর্ণাঙ্গ বানাবেন, ইচ্ছা করলে তোমাকে বিকলাঙ্গ বানাবেন, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে জান্নাতে দিবেন, ইচ্ছা করলে তোমাকে জাহান্নামে দিবেন। তুমি যত বড় ইমানদার হও, যত বড় নেক আমলওয়ালা হও, একটা গুনাহও যদি তোমার আমলনামায় না থাকে, এমত অবস্থায়ও আল্লাহ ইচ্ছা করলে তোমাকে জাহান্নামে দিবার অধিকার রাখেন। ঠিক তো বলছেন, কিন্তু বিবেকে যুক্তিতে কাপ খায় না, যেই মানুষটা মুমিন মুসলমান, যেই মানুষটা ইমানদার নেককার, যেই মানুষটার আমল নামা একটা গুণাও নাই, সেই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিলে আল্লাহর সেই অধিকার আছে কোন বিচারে? প্রশ্ন বিবেকে প্রশ্ন জাগে, কোন বিচারে? এটা কেমন বিচার যে একটা মানুষ ইমানদার নেককার হওয়া সত্ত্বেও আল্লাহকে তাকে জাহান্নামে দেওয়ার অধিকার অধিকার রাখেন এবং জাহান্নামে দিলে তার অবিচার হবে না, নেককারকে জাহান্নামে দিলে অবিচার হবে না, এটা কোন ধরনের নীতি? প্রশ্ন জাগে কি না? এই জন্য বলেছিলাম আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যাটা একটা কঠিন ব্যাপার, কিন্তু জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনবে না, মুসলমান নামের বাতিল দলও চিনবে না, যতক্ষণ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুসলমান নামধারী বাতিল দলগুলি থেকে পৃথক করে চিনবে না, ততক্ষণ পর্যন্ত কোরআনের সহি ব্যাখ্যা কোনটা আর গলত ব্যাখ্যা কোনটা বুঝবে না। মুতাজিলা নামে একদল বাতিল আছে মুসলমান নামধারী, এরা বলে গুনাগারকে আল্লাহ জাহান্নামে না দিলে আল্লাহর অবিচার হবে, আর নেককারকে জান্নাতে না দিলে আল্লাহর অবিচার হবে। আল্লাহর বিচারে সুবিচার হবে শুধু তখন যখন গুনাগারকে জাহান্নামে দিবেন আর নেককারকে জান্নাতে দিবেন, তখনই শুধু আল্লাহর সুবিচার হবে। আর আল্লাহ যদি গুনাগারকে মাফ করে জান্নাতে দিয়ে দেন সেটা হবে আল্লাহর অবিচার, আর কোনো নেককারকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেন সেটাও হবে আল্লাহর অবিচার। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানের আকীদা হলো ইমানদার নেককারকেও যদি আল্লাহ জাহান্নামে দেন সেটাও সুবিচার হবে, অবিচার হবে না। কোনো গুনাগার মুসলমানকে মাফ করে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন সেটাও আল্লাহর সুবিচার, অবিচার হবে না। এখানে তিনটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, কেন ইমানদার নেককারকে জাহান্নামে জাহান্নামে দিলে আল্লাহর অবিচার হবে না? কেন আল্লাহ বিন্দুমাত্র অবিচার অতীতে কারো সাথে করেছেন অথবা বর্তমানে করছেন অথবা ভবিষ্যতে করবেন, এমন কথা যার অন্তরে স্থান পায় সে মুমিন মুসলমান, থাকে না সে কাফের হয়। আল্লাহ বিন্দুমাত্র অবিচার কারো সাথে করেননি, করছেন না, করবেন না, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ যদি সুবিচার করেন, অবিচার তো করেনই না, আল্লাহ যদি সুবিচার করেন একটা বান্দাও জান্নাতে যেতে পারবে না, সবগুলি বান্দা জাহান্নামে যেতে হবে। অবিচার তো করেনই না, সুবিচার করলে জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। তাহলে উপায়টা কি? তিন নম্বর কথা, জান্নাতে যেতে হবে শুধুমাত্র আল্লাহর দয়া। আল্লাহ অবিচার করেনই না, সুবিচার করলে কেউ জান্নাতে যেতে পারবে না, সবাইকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাদের রক্ষা পাওয়ার উপায় কি? অবিচার না সুবিচার? অবিচার তো করেনই না, সুবিচার করলে জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে হবে একমাত্র আল্লাহর দয়া। যা আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা, আল্লাহ সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা, এই মর্মে সহি বুখারি শরীফ, সহি মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে উল্লেখ আছে, তোমাদের কোনো ব্যক্তি ইমান এবং আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, তোমাদের কোনো ব্যক্তি ইমান এবং আমলের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না যদি আল্লাহ দয়া না করেন, যদি আল্লাহ দয়া না করেন। আল মুস্তাদরাক লিল হাকিম নামক বিখ্যাত হাদিসের এক কিতাবে কেন আল্লাহর অবিচার হবে না, ইমানদার নেককারকে জাহান্নামে দিলেও আল্লাহর কেন অবিচার হবে না, তার যুক্তিকতা কি, কোন যুক্তিতে, সবিস্তারে আল্লাহর রাসূল বলে দিয়েছেন। এ প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে ইসলামের কোনো একটি বিধানও অযৌক্তিক নয়, ইসলামের কোনো একটি বিধানও অযৌক্তিক নয়, কিন্তু আল্লাহর যুক্তি বোঝার মতো যোগ্যতা সকলের হয় না। আমার কথা বুঝে থাকতে বলুন, ইসলামের কোনো একটি বিধান আছে অযৌক্তিক? তাহলে আল্লাহর ইসলামের সবগুলি বিধান যুক্তিসম্পন্ন? কিন্তু আল্লাহর যুক্তি বোঝার যোগ্যতা সকলের থাকে না। আমরা শুধু চেষ্টা করা দরকার যে আল্লাহর যুক্তি বোঝার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারি। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদের শুনলে, মাওলানা আশিকে এলাহি বুলন্দ শহরি নামের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন উপমহাদেশের। তিনি কত বড় বুজুর্গ ছিলেন একটা কথার দ্বারা আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পবিত্র মক্কা মদিনার দেশে যেন আমার মরণ হয় এবং জান্নাতুল বাকিতে যেন আমার গুরুস্থান হয়। সেখানেই তার মরণ হয়েছে, ওইখানেই তার গুরুস্থান হয়েছে। তাইলে দোয়া কবুল হওয়ার মতো বুজুর্গ ছিলেন কিনা? তার লিখিত একটা কিতাব আছে উর্দু ভাষায়, মরনে কে বাদ কিয়া হবা। এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত গ্রন্থটির নাম মরণের পরে কি হবে। আপনারা সংগ্রহ করে দেখতে পারেন। সেখানে তিনি একজন আলেম, মুসলমানদের একজন আলেম এবং খ্রিস্টানদের একটা মেয়ের ঘটনা লিখেছেন। মুসলমানদের একজন আলেম বলতেন, ইসলামের সবগুলি বিধান যুক্তি সম্পন্ন, শুধু একটা বিধান অযৌক্তিক। নাউজুবিল্লাহ। ইসলামের সবগুলি বিধান যুক্তি সম্পন্ন, শুধু একটি বিধান অযৌক্তিক। অযৌক্তিক কোন বিধানটা অযৌক্তিক? সেটা হলো সহবাসের দ্বারা একটা বিশেষ অঙ্গ নাপাক হয়, মাতাও নাফাক হয় না, চুলও নাফাক হয় না, চুলের গুড়াও নাফাক হয় না। কিন্তু ইসলাম বলে মাথার থেকে নিয়ে, চুল থেকে নিয়ে, চুলের গুড়ার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দৌতে হবে, দৌতে করতে হবে। বলুন তো নাফাক কোন পদার্থ চুলের গুড়ায় লেগেছিল? কিন্তু ইসলামের বিধান কি বলে? দৌতে করতে হবে। বলে বলে কি না? ইসলামের এই বিধানটা অযৌক্তিক। নাউজুবিল্লাহ। এই মর্মে খ্রিস্টানদের বিধান যুক্তি সম্পন্ন। খ্রিস্টানদের বিধান হলো যে জায়গায় নাপাক লাগে সেই জায়গা ধুইলেই সমস্ত শরীর পাক পবিত্র হয়ে যাবে। এটা হলো খ্রিস্টানদের ধর্মের বিধান। আর ইসলাম ধর্মের বিধান, নাপাক তোমার চুলের গুড়ায় লাগুক আর না লাগুক, চুলের গুড়ার থেকে পায়ের তালু পর্যন্ত, না ধোয়া পর্যন্ত তোমার সমস্ত শরীর নাপাক বলে গণ্য হবে। সাধারণ যুক্তিতে কি ধরা পড়ে? ধরা পড়ে না। এই জন্য মুসলমানের সেই আলেম বলতেন, ইসলামের সবগুলি বিধান যুক্তি সম্পন্ন, কিন্তু এই একটা বিধান অযৌক্তিক, এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের বিধানটা যুক্তি সম্পন্ন। এই আলেম মরণের পরে তারে যেখানে কবর দেওয়া হইল, ভুলবশত কোনো একটা জরুরি জিনিস কবরের ভিতরে রয়ে গেল। আপনারা বিজ্ঞ মুক্তি সাহেবদের কাছ থেকে ফতোয়া নিয়ে জানতে পারেন, এমন কোনো জরুরি বিষয় যদি দাফন করার সময় কবরের ভিতরে থাকে তাহলে সেই জিনিসটা কবর থেকে বের করার জন্য আবার কবর খনন করা জায়েজ আছে। সেই জরুরি জিনিসটা আলেমের কবর থেকে বের করার জন্য ওনার কবর আবার খনন করা হলো। খনন করার পরে দেখা গেল এখানে সেই আলেমের লাশ নাই, একটা পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ, একটা পরিচিত খ্রিস্টান মেয়ের লাশ। যেহেতু খ্রিস্টান মেয়েটা পরিচিত ছিল, এই জন্য মেয়ের পরিবারের লোকদেরকে বলা হলো, তোমাদের মেয়ের লাশ যে আমাদের কবর আলেমের কবরে পাওয়া গেল, তাহলে আমাদের আলেম গেল কোথায়, তোমাদের মেয়ের কবরটা খুদে দেখার দরকার। তারা অনুমতি দিল, তাদের মেয়েকে যে যেখানে দাফন করেছিল সেই কবর খুদে দেখা গেল, খ্রিস্টান মেয়ের কবরে আছে সেই আলেমের লাশ। ইসলামের একটা বিধান কি এর বিধান যুক্তিসঙ্গত নয়, এই ব্যাপারে খ্রিস্টানদের বিধানটা যুক্তিসঙ্গত। এই একটা মাত্র ইসলামের বিধানের যৌক্তিকতা বুঝতে ব্যর্থ হওয়ার কারণে এই আলেম কুরআন হাদিসের আলেম হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে খ্রিস্টান বলে গণ্য হয়ে গেছে। বুঝে থাকলে এবার বলুন, আমাদের সমাজে কি পরিমাণ মুসলমান আছে যারা ইসলামের বিধানের চেয়ে ইহুদি খ্রিস্টানের বিধানকে বেশি যুক্তিসঙ্গত মনে করে? তাহলে এরা আল্লাহর কাছে কি গণ্য হয়ে আছে? খ্রিস্টান গণ্য হয়ে আছে, কোনো সন্দেহ নেই। ইসলামের কোনো একটা বিধানের ব্যাপারে যে মনে করবে ইসলামের এই বিধানটা যুক্তিসঙ্গত নয়, এই ব্যাপারে ইহুদিদের বিধান যুক্তিসঙ্গত, খ্রিস্টানদের বিধান যুক্তিসঙ্গত, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সেই ব্যক্তিটা আর মুমিন মুসলমান বলে গণ্য হয় না, সে ইহুদি এবং খ্রিস্টান বলে গণ্য হয়ে যায়। যেমন ইসলামের বিধান হলো মুসলমানের নারীরা পর্দায় থাকবে, ইহুদি খ্রিস্টানের বিধান হলো পর্দা একটা কুসংস্কার। বলুন, নারীর পর্দাকে কুসংস্কার ইসলামের বিধান বলে না ইহুদি খ্রিস্টান বলে? এবার বলুন, আমাদের বর্তমান সমাজের শতকরা কতজন মুসলমান আছে যে পর্দাকে কুসংস্কার বলে না? তাহলে যে সমস্ত নামদারি মুসলমানেরা ইসলামের ফর্দা বিধানকে কুসংস্কার বলে, এরা আল্লাহর কাছে কি মুসলমান গণ্য হয়ে আছে না ইহুদি খ্রিস্টান গণ্য হয়ে গেছে? ইহুদি খ্রিস্টান গণ্য হয়ে গেছে। দুইটা চোখ বন্ধ করে দেখো, মুসলমানের কবরে তোমাকে পাওয়া যাবে না, ইহুদি খ্রিস্টানদের কবরে তোমাকে পাওয়া যাবে। এবার লোকেরা ওই খ্রিস্টান মেয়েটার পরিবার বর্গকে জিজ্ঞাসা করল, তোমাদের মেয়েটার আমল কি ছিল? একজন মুসলমান আলেমের কবরে তার লাশ পাওয়া গেল। তারা বললো, আমাদের মেয়েটার ভালো কোনো আমল ছিল না। আমরা যতটুকু জানি, আমাদের মেয়েটা মাঝে মধ্যে বলতো ইসলামের বিধানগুলি সঠিক। দেখুন, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, সুন্নত নাই, নফল নাই, শুধু ইসলামের বিধানগুলিকে সঠিক বলে বিশ্বাস করার কারণে খ্রিস্টান মেয়েটা আল্লাহর কাছে মুমিন মুসলমান গণ্য হয়ে গেল। আর একজন আলেম কুরআন জানে, হাদিস জানে, শুধু ইসলামের একটা মাত্র বিধানকে অযৌক্তিক বিশ্বাস করার কারণে আল্লাহর কাছে খ্রিস্টান বলে গণ্য হয়ে গেল। বুঝে থাকলে এবার বলুন, ইসলামের কতটা বিধান আছে অযৌক্তিক? ইসলামের সমস্ত বিধান যুক্তি সম্পন্ন, কিন্তু আল্লাহর যুক্তি বুঝার মতো যোগ্যতা সকলের থাকে না। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তারাবী রহমাতুল্লাহ আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন যে সহবাসের দ্বারা না ভাগ হইল মাত্র একটা অঙ্গ, সর্বাঙ্গ ধোয়ার বিধান দিল ইসলাম কোন যুক্তিতে? প্রশ্ন বুঝতে পেরেছেন? সহবাসের দ্বারা না ভাগ হইল সর্বাঙ্গ না একটা অঙ্গ? সর্বাঙ্গ ধোয়ার বিধান দিল ইসলাম কোন যুক্তিতে? থানবী রহমতুল্লাহ এর যুক্তি হল, সহবাস সম্পন্ন হওয়ার সাথে সাথে শরীর এত ক্লান্ত হয়, এত অলস হয়, এক দুই অঙ্গ ধুইলে এই ক্লান্তি দূর হয় না যতক্ষণ পর্যন্ত সর্বাঙ্গ ধুইয়া না ফেলা। বলেন, আত্মুখ ধুইলে সহবাসের অলসতা দূর হয় না সমস্ত শরীর ধুইলে দূর হয়? তাহলে আল্লাহর এই বিধানের যৌক্তিকতা আছে কি নাই? এজন্য মৌলিকভাবে আমাদের স্মরণ রাখা দরকার, ইসলামের সমস্ত বিধান যুক্তি সম্পন্ন, কিন্তু সবার মধ্যে ইসলামের বিধানের যুক্তি বোঝার যোগ্যতা দেখে না। যার মধ্যে বোঝার যোগ্যতা নাই, তার দুই পথ, হয়তো কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে বুঝে নেবে, আর না হয় বুঝি আর না বুঝি আল্লাহর বিধান সঠিক এই কথা বলতে হবে। তিন নম্বর কোনো পথ নাই, তিন নম্বর পথ ধরলেই সেই আলেমের দশা হবে। এই সমস্ত জরুরি কথা আপনাদের জীবন ভর স্মরণ রাখা দরকার। ইসলামের কোনো একটা বিধানের যৌক্তিকতা যদি আপনার বুঝে আসে না, তখন ঈমান রক্ষার কত পথ? দুই পথ। হয়তো যোগ্য কোনো আলেমের কাছ থেকে যৌক্তিকতা বুঝে নেবেন, আর তাও যদি সুযোগ না পান, তাহলে মনকে কি বলবেন? তুমি বুঝো আর না বুঝো আল্লাহর বিধান ঠিক আছে, তুমি বুঝো আর না বুঝো আল্লাহর বিধান ঠিক আছে, তবুও ঈমান রক্ষা। যখন বলবে ইসলামের বিধানটা অযৌক্তিক, তখন ওই তুমি ওই রকমের বেঈমান, ওই আলেম ছিল যেই রকমের বেঈমান। ঈমান রক্ষার দুই পথ, হয়তো আলেম থেকে বুঝে নেবেন ইসলামের বিধানের যৌক্তিকতা কি, আর না হয় মনকে বুঝাবেন আমি বুঝি আর না বুঝি আল্লাহর কথা ঠিক আছে। এবার আমরা বোঝার চেষ্টা করি, যেই ব্যক্তি ইমানদার নেককার, আমল নামায় কোনো গুণা নাই, তারে আল্লাহ জাহান্নামে দিলে অবিচার হবে না, সুবিচার হবে। জান্নাতে যেতে হলে আল্লাহর দয়ার দরকার হবে। কি যৌক্তিকতা আছে এখানে! যৌক্তিকতা বুঝাইয়া মুস্তাদরাকে হাকিম নামক কিতাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ হাদিসে বলেন, ইনশাআল্লাহ আশা করি বিষয়টা যতই কঠিন হোক, রাসূল যেভাবে বুঝাইছেন সেভাবে যদি আপনারা বুঝেন, তাহলে এখানেও এই কঠিন জিনিসটা আপনারা অনায়াসে বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একটা লোক ছিল জীবন বর আল্লাহর এবাদত বন্দেগী করেছে, নির্বেজাল এবাদত, নির্বেজাল এবাদত করার জন্য লুকালো ছেড়ে সাগরের মধ্যে এক দ্বীপে গেল এবাদত বন্দেগী করার জন্য। যেই সাগরের মধ্যখানের দ্বীপে খাদ্য নাই, পানীয় নাই, বাড়িঘর নাই, মানুষ পশু নাই, দোকানপাট নাই, শুধু নির্বেজাল এবাদত নির্বিঘ্নে করার জন্য সেই দ্বীপে চলে গেল। সেখানে যাওয়ার পরে তার পেটে যখন খিদা লাগলো, আল্লাহ কুদরতি ব্যবস্থায় সেই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। খিদা লাগে, একটা ডালিম পেরে খায়, পেটের খিদা নিবারণ হয়। যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি পান করা যায় না, তাই আল্লাহ কুদরতি ব্যবস্থায় সেই দ্বীপে আঙ্গুলের মতো ছিদ্র করে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিল। কিদা লাগলে একটা ডালিম পেরে খায়, কিদা নিবারণ হয়ে যায়। পিপাসা হলে ঝরনার এক গ্লাস পানি পান করে, তার পিপাসা নিবারণ হয়ে যায়, বাকি সময় এবাদত বন্দেগীতে কাটায়। এই অবস্থায় লোকটা আল্লাহর এবাদত বন্দেগি করেছে, নির্ভেজাল এবাদত বন্দেগি করেছে 500 বছর। কতদিন এবাদত বন্দেগি করছে? কেমন এবাদত? নির্ভেজাল। আল্লাহর রাসূল বলেন, এই লোকটা যখন হাসরের মাঠে জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, তুমি তোমার এবাদতের দ্বারা জান্নাতে যেতে চাও না আমার দয়ায়? ইনি বলবেন, জবাব দেবেন। আল্লাহ রাসূল বলেন, কোন কিচ্ছা কাহিনী বলতেছি না, হাদিসের ঘটনা, হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল বলেন, ওই 500 বছরের এবাদত করনেওয়ালা ওলি বুজুর্গ বলবেন, আল্লাহ আপনার দয়ায় যাহা জান্নাতে যেতে হবে পাপিষ্টদের, আমি তো নেককা, আমার যদি আপনার দয়ায় জান্নাতে যেতে হয় তাহলে আমার এবাদত বন্দেগী কোন কাজে লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রশ্নের জবাব না দিয়ে আবারও জিজ্ঞাসা করবে, তুমি জান্নাতে যেতে চাও তোমার এবাদত বন্দেগীর দ্বারা না আমার দয়ায়? বান্দা আবারও জবাব দেবে, হে আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যেতে হয় আমার এবাদত বন্দেগীগুলি গেল কোথায়? দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে তুমি তোমার এবাদত বন্দেগীর হিসাব নিকাশ মতে যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার সাথে একটু হিসাব মিলাও, আমার সাথে একটু হিসাব মিলাও। হাসরের মাঠে আল্লাহর সাথে বান্দার, বান্দার সাথে আল্লাহর হিসাব মিলাবার কাজ শুরু হবে। আল্লাহ প্রস্তাব দিবেন, সর্বপ্রথম আমার দেওয়া দুটি চোখের হিসাব মিলাও। কিভাবে? আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আমি যখন তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিয়েছিলাম তখন যদি দয়া করে এমন দুটি চক্ষু আমি না দিতাম তাহলে তোমার 500 বৎসরের এবাদত বন্দেগি কোন মার্কেটে বিক্রি করলে বিনিময়ে এমন দুটি চক্ষু তুমি পেতে? বান্দা জবাব দিবে, হে আল্লাহ তুমি যদি দয়া করে আমার মায়ের গর্ভে দুটি চক্ষু না দিতে তাহলে আমি সারা জিন্দেগীর বন্দেগি বিক্রি করে এমন দুটি চক্ষু আমি কোথাও পেতাম না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাহলে তোমার বিবেককে জিজ্ঞেস করে বলো, তোমার 500 বছরের এবাদতের দাম বেশি না আমার দেওয়া দুইটা চোখের দাম বেশি? তখন বান্দা বলবে, আল্লাহ যুক্তির কষ্টিপাতরে যাচাই করলে পরিষ্কার হয়ে যায় যে আমার 500 বৎসরের এবাদতের মূল্যের চেয়ে আপনার দেওয়া দুটি চোখের মূল্য বেশি। আল্লাহ বলবেন, তাহলে কি তোমার 500 বৎসরের এবাদতের দ্বারা আমার দেওয়া দুটি চোখের মূল্য হয়? আপনারা কি বলেন? বান্দা বলবেন, বান্দা বলবে হয় না। তখন আল্লাহ বলবেন, তোমার আর আমার হিসাব মিলালে, আমরা দুইজন যদি একমত হইয়া একটা সিদ্ধান্ত করে ফেলি, কারো টু শব্দ করার অধিকার নাই, তুমি বলতেছ তোমার 500 বৎসরের এবাদতের দ্বারা আমার দেওয়া দুটি চোখের মূল্য হয় না, আমি আল্লাহ মেনে নিলাম হয়, আমি আল্লাহ মেনে নিলাম হয়, তোমার 500 বৎসরের এবাদত আমি গ্রহণ করলাম আমার দেওয়া দুটি চোখের মূল্য হিসাবে। এবার বলো আমার দেওয়া দুটি কানের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া দুটি হাতের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া দুটি পায়ের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? এবার বলো আমার দেওয়া 20টা কানের আঙ্গুলের মূল্য দিবে কে? আর 500 বছর এবাদত করতে গিয়া আমার দেওয়া কত লক্ষ কোটি ডালিম খেয়েছ সেগুলির মূল্য দিবে কে? আমার দেওয়া কত লক্ষ গ্লাস পানি পান করেছ সেগুলির মূল্য দিবে কে? আল্লাহর রাসূল বলেন বান্দা তখন হাশরের মাঠে আল্লাহর সাথে হিসাব মিলাতে গিয়া লাজওয়াব হয়ে যাবে, নিরুত্তর হয়ে যাবে। আল্লাহ তখন একজন ফিরিশতাকে বলবেন, এ ফিরিশতা, সে আমার পাওনা দিতে পারে না, পাওনা বুঝেন, সে আমার ঋণ পরিশোধ করতে পারে না, তাকে জাহান্নামে নিয়ে যাও। হুকুম দেওয়া মাত্রই ফিরিশতা তাকে টানা হেঁচড়া করে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। তখন সে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ সুবিচারের দরকার নাই, দয়া করে জান্নাতে দিন। এবার বুঝলেন, আল্লাহ সুবিচার করলে কি হবে বলুন, কোন বান্দার সাথে আল্লাহ সুবিচার করলে কি হবে? জাহান্নাম ছাড়া গতি নাই, জান্নাতে যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়া। যখন এই কথা বলবে সে, যে আল্লাহ তুমি দয়া করেই আমাকে জান্নাতে দিয়ে দাও, আল্লাহ ফেরেশতাকে বলবেন থামো, কিভাবে জান্নাতে যাওয়া যায় সে বুঝতে পেরেছে, আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। বলুন, এই লোকটা 500 বছরের ইবাদতের দ্বারা জান্নাতে গেল না আল্লাহর দয়ায়? আবার বলুন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, 500 বছর ইবাদত করেছেন, তাহলে জান্নাতে যাবেন ইবাদতের দ্বারা না আল্লাহর দয়ায়? এটা আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা, হারিয়ে গেলেন না কথা মনে আছে? মনে আছে। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়ার জীবনে চর্মচুকে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও পরিষ্কারভাবে দেখতে পারবে। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা, ইমানদার নেককারকে যদি আল্লাহ জাহান্নামে দেন সেটা হবে সুবিচার, জান্নাতে যেতে হবে সুবিচারে নয় দয়া। এই পর্যন্ত কথা পরিষ্কার হলো? এখান থেকে একটা ভারী বন্ড ফিরে রাবাই করে, এই জন্যই আমরা নামাজ রোজা করি না। মৌলবীরে জিজ্ঞাসা করো, যেই মৌলবীরে কয় নামাজ না ভরলে গুনাহ হয়, মৌলবীরে জিজ্ঞাসা করো, নামাজ ফিরা জান্নাতে যে যাওয়া যাবে না আল্লাহর দয়ায় যেতে হবে? আপনারা কি বুঝলেন এতক্ষণে? নামাজের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর দয়ায় যেতে হবে, বন্ড ফিরেরা কয়। তাইলে যেই নামাজের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না আমরা সেই নামাজ পড়ি না, যে আল্লাহর দয়ায় জান্নাতে যাওয়া যাবে আমরা সেই আল্লাহর দয়া আশা করি। কারণ এই ফারিফত বন্ধ করা দরকার কিনা, বন্ধ করার জন্য আগে আপনাদের স্মরণ রাখতে হবে, আজ থেকে 1500 বছর আগে যখন আল্লাহ আমাদের নবীর কাছে কুরআন নাজিল করতেছিলেন, তখন কি আল্লাহ জানতেন কুরআন নাজিল সমাপ্ত হওয়ার 1500 বছর পর পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে? জানতেন? এই দেশের মধ্যে একদল বন্ড ফিরের আবির্ভাব হবে। জানতেন? বন্ড ফিরেরা এই প্রশ্নটা করবে। জানতেন? তাহলে আল্লাহ জানতেন বাংলাদেশের জন্ম হবে, এই বাংলাদেশে কতগুলি বন্ড ফিরের আবির্ভাব হবে, এই বন্ড ফিরেরা এই সুযোগে নামাজ রোজার বিরুদ্ধে প্রশ্ন করবে, আল্লাহ জেনে শুনেই কি জবাব না দিয়ে কোরআনকে কিয়ামত পর্যন্ত সচল করেছেন না জবাব দিয়ে? এবার শুনুন তো, বন্ড ফিরের 1500 বৎসরের উত্থাপিত প্রশ্নের জবাব কোরআনে আল্লাহ 1500 বৎসর আগে কিভাবে দিয়ে রেখেছেন? প্রশ্নের পরে জবাব দিয়েছেন না অগ্রিম? আল্লাহ কোরআনে অগ্রিম জবাব দিয়ে রেখেছেন, যেহেতু আল্লাহ জানেন যে 1500 বছর পরে বন্ড ফিরে এই প্রশ্ন করবে, এই জন্য আল্লাহ মুসলমানদের ইমান রক্ষা করার জন্য 1500 বছর আগেই বন্ড ফিরদের প্রশ্নের অগ্রিম জবাব দিয়ে রেখেছেন। জবাবটা হলো, আল্লাহ বলেন ওয়াত্তাগু ইলাইহিল ওসিলা, আল্লাহর দয়া পাওয়ার জন্য ওসিলা গ্রহণ করতে হবে, আল্লাহর দয়া পাওয়ার জন্য ওসিলা গ্রহণ করতে হবে। ওসিলা কোন জিনিসের নাম? নামাজ রোজা ইবাদত বন্দেগির নাও। বিষয়টা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনারা যারা কৃষি কাজ করেন, আপনাদের ক্ষেতে কিছু না কিছু ফসল ফলে, কে দান করেন? আল্লাহ। তাহলে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আপনি কেন ক্ষেতে চাষ করতে যাও? উসিলা করতে হবে, এটা তোমার দায়িত্ব। দিবেন কি না দিবেন না, দিলে কি পরিমাণ দিবেন কি পরিমাণ না, সেটা আল্লাহর কাজ, আর উসিলা গ্রহণ করা তোমার কাজ। তুমি কৃষিকাজ করলেই ফসল পাওয়ার গ্যারান্টি নাই, কৃষিকাজ না করলে ফসল পাবে দূরের কথা, কৃষিকাজ করেও ফসল পাওয়ার গ্যারান্টি নেই যদি আল্লাহ দয়া করে না দেন। ঠিক তেমনি ভাবে নামাজ রোজা না করে আল্লাহর দয়া পাবে দূরের কথা, নামাজ রোজা করেও গ্যারান্টি নাই আল্লাহ তোমার উসিলা গ্রহণ করবেন কিনা। বলতেছিলাম সব মুসলমান ছয় কথা বিশ্বাস করে, ইমানে মুফাসসালের ছয় কথা সব মুসলমান বিশ্বাস করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে না, নবীর সুন্নাত এবং সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতো বিশ্বাস করে। এই নবীর সুন্নতের দ্বারা এবং জমাতে সাহাবার দ্বারা যেই ব্যাখ্যা পাওয়া যায় সেটা সহি ব্যাখ্যা, আর সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা যেই ব্যাখ্যা পাওয়া যায় না সেটাই মন গড়া ব্যাখ্যা। এই প্রসঙ্গে আল্লাহ সম্পর্কে আজকের মতো তিনটা সহি ব্যাখ্যা এবং তার বিপরীতে গলত ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা, মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হয়েছে। বুঝে থাকলে এবং স্মরণ থাকলে একটু দয়া করে বলুন তো আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যাটা কী বলা হয়েছে? দুনিয়াতে কেউ চর্মচুকে আল্লাহকে দেখবে না। দুই নম্বর সহি ব্যাখ্যা বলা হয়েছে পরকালে মুমিন বান্দারা আল্লাহকে খুব পরিষ্কারভাবেই দেখতে পারবে। তিন নম্বর সহি ব্যাখ্যা বলা হয়েছে আল্লাহ যদি আল্লাহ কারোর সাথে অবিচার করেন না, যার সাথে সুবিচার করবেন তার জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই, সুতরাং জান্নাতে যাওয়ার একমাত্র পথ আল্লাহর দয়া। কিন্তু আল্লাহর দয়া পাবে কারা? যথারীতি আবাদত বন্দেগী করে যারা। আল্লাহর দয়া পাবে কারা? যথারীতি ইবাদত বন্দেগী করে যারা। কাজে কাজেই আমার হাতে যে দেওয়া হয়েছে এর অর্থ এই নয় যে আমার কথা সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে, বরং বলা হয়েছে আমি যতক্ষণ বলি ততক্ষণ আমার আমার এখতিয়ারে দেওয়া হয়েছে। তবে আমি আপনাদের ধৈর্য হারাবার মতো লম্বা করব না ইনশাআল্লাহ। মানুষের চেহারাও কথা বলে, আমি আপনাদের চেহারার দিকে চলে চাইলে আমি বুঝতে পারি কার চেহারা বলতেছে আর একটু বলুন, আর কার চেহারা বলে আপনি বন্ধ করুন, আমি চেহারার দিকে চলে বুঝতে পারি। কাজেই আপনাদের চেহারা যতক্ষণ সাক্ষী দিবে ততক্ষণ আমি একটু লম্বা করার চেষ্টা করব, তবে ধৈর্য হারা হতে দেব না ইনশাআল্লাহ। এবার ছয় কথার সহি ব্যাখ্যার উদাহরণ দিয়ে আজকে শেষ করা যাবে না, শুধু আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো। এবার নবী রসুল সম্পর্কে, নবী রসুল ছয় কথার কত নম্বর কথা? কত নম্বর? এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস করলাম, চার নম্বরে নবী রসুল বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে পরকাল। সিরিয়াল নম্বর বলতে পারবেন? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে আসমানি কিতাব, তিন নম্বরে, চার নম্বরে নবী রসুল, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে পরকাল। সিরিয়াল নম্বর সহ মনে থাকবে? এই ছয় কথা বিশ্বাস করলেই মুমিন মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফের হয়। আমি কালকে বলেছি এই কথাটা না জানার কারণে আমাদের সমাজে অনেকে কাফেরদেরকেও মুসলমান বলে, অনেকে মুসলমানদেরকেও কাফের বলে, বলার সুযোগ পায় কেন? আমার দেশের জনসাধারণ মুসলমান বুঝে না যে একটা মানুষ মুসলমান কেমনে হয় আর কাফের কেমনে হয়। আমার কথা বুঝে থাকতে বলুন তো দয়া করে, একটা মানুষ মুসলমান কেমনে হয়? ছয় কথা বিশ্বাস করলে কাফের কেমনে হয়? ছয় কথার কোনো কথা অবিশ্বাস করলে কথা পরিষ্কার না অস্পষ্ট? কথা পরিষ্কার, ছয় কথা বিশ্বাস করলে মুসলমান, এর কোনো একটা কথা অমান্য করলেই কাফের। এবার বলুন ছয় কথার মধ্যে আছে কিনা নবী রসুল বিশ্বাস? কত নম্বরে? চার নম্বরে নবী রসুল বিশ্বাস করেন আপনারা, এই জন্য আপনারা মুমিন মুসলমান। কিন্তু কোন ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন? আহলে সুন্নাত ওয়াল জামাত নবী রসুলের বিশ্বাস সম্পর্কে সহি ব্যাখ্যা প্রদান করেছে। সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ। এই ব্যাখ্যা মতো যদি আপনি নবী রসুল বিশ্বাস করেন তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো নবী রসুল বিশ্বাস করেন, নবীগণকে গুণাগার সাব্যস্ত করে নবী বিশ্বাস করেন, আপনি নবী বিশ্বাস করার কারণে মুসলমান, আর গুণাগার সাব্যস্ত করার কারণে আপনি ভ্রান্তপন্থী মুসলমান। এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। আপনারা সবাই জানেন হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে দিয়ে তার বিবি হাওয়াকে সৃষ্টি করে উভয়কে বলেছিলেন, তোমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও। একটা গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত ইবলিসের প্রতারণায় ইবলিসের দুকায় পড়ে আদম হাওয়া দুজনেই জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। শুনেন নাই কোনোদিন? না, বহুবার শুনেছেন। তাইলে আল্লাহর নিষেধ পালন করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই কি হয়? গুনাহ হয়। আদম নবী কিনা, আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন কিনা? নবী রসুলগণ আজীবন নিষ্পাপ রইল কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, প্রশ্ন বুঝলেন কিনা দেখুন, রইল কোথায়? আমাদের সমাজে এমন নামধারি মুসলমানের অভাব নাই যারা এই সমস্ত ঘটনার দ্বারা, এই সমস্ত ঐতিহাসিক বিবরণের দ্বারা নবী রসুলকে গুণাগার সাব্যস্ত করে। বলুন আপনারা, নবী রসুলকে গুণাগার সাব্যস্ত করা নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা না মন্দরা ব্যাখ্যা? নবী রসুলকে আজীবন বেগুনা বিশ্বাস করা, এটা হলো নবী রসুল সম্পর্কে সহি ব্যাখ্যা। যারা নবী রসুলকে গুণাগার সাব্যস্ত করে এরা এই ধরনের ঘটনা দিয়া দলিল পেশ করে যে আদম আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইলেন, আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন, বেগুনা রইলেন কোথায়? প্রশ্ন বুঝলেন কিনা? প্রশ্নের জবাব বোঝার জন্য প্রথমেই আমাদের স্মরণ রাখা দরকার, মানুষের কোনো কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বলুন, মানুষের জীবনের কোনো কাজের সাথে সওয়াবের সম্পর্ক অথবা গুনার সম্পর্ক হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও সম্পর্ক নাই, এর সাথে গুনারও সম্পর্ক নাই। এবার বলুন, আদম জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খেয়ে গুনাগার হয়েছিলেন না তারপরও বেগুনা রয়েছিলেন? বেগুনা রয়েছিলেন। এইটা হলো নবী সম্পর্কে সহি ব্যাখ্যা। এবারও বলুন আপনারা, নবীগণ বিশ্বাস করেন গুনাগার অবস্থায় না বেগুনা অবস্থায়? এভাবে অনেক নবীর জীবনের এমন কিছু ঘটনা আছে যে ঘটনাগুলিকে মন গড়া ভাবে ব্যাখ্যা করলে এদেরকে গুণাগার সাজানো যায়, সহি ব্যাখ্যা করলে বেগুনা সাব্যস্ত হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা মতো সমস্ত নবীগণ আজীবন নিষ্পাপ, বাতিল বাতিল পন্থীদের অপব্যাখ্যা মতো নবীগণ গুণাগার সাব্যস্ত হয়। তারপরে দেখুন, দুনিয়াতে আসার পরও কোন রোজাদার রোজা রাখলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি নিষেধ করেছেন? বলেছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। মর্ম হলো, সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজাদারের জন্য খানা পিনা নিষিদ্ধ। বলুন, রোজাদারকে দিনের বেলায় আল্লাহ খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কোন রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে খানা পিনা করে ফেলে গুনাগার হয় না? কেন? ভুলে। আদম সম্পর্কে আল্লাহ বলেন, নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, আর তোমার বাপের বাপের বাপ, চোদ্দ গোষ্ঠীর বাপ আদমে ভুলে গেলে গুনাহ হয়। কুরআন শিখছো কোন পণ্ডিতের কাছে? মহতরম হাজিরিন, নবী রাসূলগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো তারা আজীবন নিষ্পাপ, এইটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় ইসমতে আম্বিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় নবীগণের নিষ্পাপত্বকে কি বলা হয়? ইসমতে আম্বিয়া। নবীগণ জীবনে কোনো গুনাহ করে নেই না, আর আমাদের নবীর সাহাবায়ে কেরাম গুনাহ করে নেই না, না অনেক গুনাহ করেছিলেন, অনেক গুনাহ করেছিলেন, অনেক গুনাহ করেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার নবীর সাহাবাগণ যারা যত ভুল ত্রুটি গুনাহাতা করেছিলেন আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন, তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বলুন সাহাবায়ে কেরাম গুনাহ করেননি না সব গুনাহ মাফ হয়ে গেছে? সব গুনাহ মাফ হয়ে গেছে। এইটাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে মাগফুর। আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলে নবীগণেরও গুনাহ নাই, বর্তমানে কোনো সাহাবিরও গুনাহ নাই। নবীগণের যে গুনাহ নাই ইদার পরিভাষা কি? মাসুম। সাহাবাগণের যে গুনাহ নাই বর্তমানে এর পরিভাষা কি? মাগফুর। মাসুমের মর্ম হলো তারা কোনোদিন গুনাহ করেননি, মাগফুরের মর্ম হলো যত গুনাহ করেছিলেন সব মাফ। এইগুলি জানতে হবে, মানতে হবে, নাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি মিথ্যা হবে। তারপরে আমি বলতে চাই আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো, নবী রসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হচ্ছে, তারপরে বলতে চাই কোরআন সম্পর্কে সহি ব্যাখ্যা এবং গলত ব্যাখ্যার উদাহরণ। বুঝলে পরে টের পাবেন আর আল্লাহ আরো সে ও আছেন না ই আছেন, ওই যে বোঝা নির্ভর করে এগুলি বোঝা না বোঝার উপর। আপনারা দুই দিনে কি বুঝলেন আল্লাহ আরো সে ই আছেন? লামাজহাবি বাতিল পন্থীরা বলে আল্লাহ আরো সে ই আছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনের যে ব্যাখ্যা করেছে তার মর্ম হলো আল্লাহ আরো সে ও আছেন। ই আর ও তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা মনে রাখতে হবে। এক নম্বর সহি ব্যাখ্যাটা কি? তারা আজীবন নিষ্পাপ। দুই নম্বর সহি ব্যাখ্যা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ও আহিয়া উন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলগণ আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। বলুন কি অবস্থায়? কেউ যদি বলে নবী কবরে মুর্দা অবস্থায় আছেন, সে নবী বিশ্বাস করার কারণে মুসলমান, ভুল ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জাহান্নামী মুসলমান, ভ্রান্তপন্থী মুসলমান। এবার বলুন আপনাদের নবী রওজা শরীফে মুর্দা অবস্থায় আছেন না জিন্দা অবস্থায়? জিন্দা। আর লামাজাবিদের নবী মুর্দা, তারার নবী মরা, আমরার নবী জিতা। এই হইল লামাজাবিদের নবী আর আমাদের নবী বেশ কম। আল্লাহ তারার আলাদা, আমাদের আল্লাহও আলাদা, তারার নবীও আলাদা, আমরার নবীও আলাদা। বলেন তারার আল্লাহ কেমন? যিনি আরো সে ই আছেন। আমাদের আল্লাহ কেমন? যিনি আরো সে ও আছেন। তাদের নবী কেমন? মুর্দা। আমাদের নবী কেমন? জিন্দা। বলুন তাদের আল্লাহ আমাদের আল্লাহ না আলাদা? তাদের নবী আমাদের নবী না আলাদা? যার নবী আলাদা, যার আল্লাহ আলাদা, সে আবার আমাদের মতো মুসলমান হয় কিভাবে? সে আবার আহলে সুন্নাত ওয়াল জামাত হয় কিভাবে? সমস্ত নবী রসুলগণ আপন আপন রওজা শরীফে জীবিত অবস্থায় আছেন। হাদিস শরীফে আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন নবী রসুলগণ যার যার রওজা শরীফে জীবিত থাকেন। কোনো কোনো হাদিসে রসুল বলেছেন নবী রসুলগণ রওজা শরীফে জীবিত থেকে দেখে করেন নাকি? আল্লাহ রসুল বলেন ইউসাল্লুন, নামাজ পড়েন। নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয়। কবর জীবনে না দুনিয়ার জীবনে? কবর জীবনে নামাজ পড়লে কি লাভ? আর এক প্রশ্ন, নমাজ পড়লে সোয়াব হয় না পড়লে গুনাহ হয় কবর জীবনে না দুনিয়ার জীবনে? কবর জীবনে নমাজ না পড়লেও গুনাহ নাই, পড়লেও সব নাই, না পড়লেও গুনাহ নাই, পড়লেও সব নাই, কষ্ট কেন করেন? প্রশ্ন জাগে কিনা? আমি দুঃখিত, প্রশ্নের বিস্তারিত জবাব দেওয়ার সময় আমার হাতে নেই, অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। নমাজিরা পাঁচ প্রকার, যারা নামাজ পড়ে না তাদের আলোচনা আজকে বাদ। আমরা যারা নামাজ পড়ি আমরা ভাগ দল, বলুন নামাজ পড়নেওয়ালা কত দল? ভাগ দল। এক নম্বর, কোনো সময় পড়ে কোনো সময় পড়ে না, জোহরের আসরের মাগরিবের নামাজ পড়ে, এশা পড়ে ফজর পড়ে না, জুম্মার নামাজ পড়ে ফজর বেলা পড়ে না, ঈদের নামাজ পড়ে জুম্মা পড়ে না, এরা এক দল। এরা যে সমস্ত ফরজ নামাজ পড়ে না এইগুলি না পড়ার কারণে জাহান্নামে যেতেই হবে, গেল প্রথম দল। দ্বিতীয় দল, নামাজ পড়ে রেগুলারই পড়ে কিন্তু মনটা নামাজে থাকে না, মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টাও করে না, মন নামাজে থাকেও না ধরে রাখার চেষ্টাও করে না, এদেরকে হাসরের মাঠে আল্লাহর ধমক খাইতে হবে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একটা মানুষকে তার অফিসে ডেকে নিয়ে একটা ধমক মারে, ফেসাব করার কেমন বাকি থাকবে? প্রধানমন্ত্রীর ধমকে যদি ফেসাব করতে হয় হাসরের মাঠে আল্লাহর ধমকে অবস্থাটা কেমন হবে? সুতরাং নামাজ শুধু রেগুলার পড়লেই হবে, নামাজ এমন টানা থাকলে ধরে রাখার চেষ্টা করতে হবে, ধরে রাখার চেষ্টা করতে হবে। দুই নম্বর নমাজি, যাদের নমাজে মন থাকে না ধরে রাখার চেষ্টাও করে না, এদেরকে হাসরের বিচারে আল্লাহর ধমক খাইতে হবে। তিন নম্বর, যারা নমাজ রেগুলার পড়ে মন নমাজে না থাকলেও নমাজে মন তাকে ধরে রাখার চেষ্টা করে, নমাজে মন তাকে ধরে রাখার চেষ্টা করে। চেষ্টা করার পদ্ধতি কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন তাফসীরের কিতাবে যে মনটাকে নমাজে ধরে রাখার বিভিন্ন পদ্ধতি আছে, এর মধ্যে একটা পদ্ধতি রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত খুব পরিষ্কার, সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহকে যদিও না দেখো আল্লাহ কিন্তু তোমাকে দেখেন। কি বলেন আপনারা? আল্লাহকে আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখেন, সাত আসমানের আড়ালে থাকার কারণে না, আমার কাছেও আছে, আল্লাহ কিন্তু আমাকে দেখে। যখনই টের পাবেন নামাজে আমার মনটা নাই, তখনই ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, মনটা নামাজে চলে আসে। আবার যখন দেখবেন নামাজে মনটা নাই, ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, আবার মনটা নামাজে চলে আসবে। আবার যখন দেখবেন নামাজে মনটা নাই, ধ্যান করবেন আল্লাহ আমাকে দেখতেছেন, মনটা নামাজে চলে আসবে। এই ধ্যান করার নাম নামাজে মনটাকে ধরে রাখার চেষ্টা করা। এই ব্যক্তি কত নম্বর নামাজি? তিন নম্বর। এরা যে চেষ্টাটা চালু রেখেছিল নামাজে মনটাকে ধরে রাখার জন্য, এদেরকে আল্লাহ যতবারই মনটা বাইরে চলে গেছিল ততবারের অপরাধ মাফ করে দিবেন। তিন নম্বর নামাজির নামাজে মন নামাজের বাইরে চলে যাওয়ার অপরাধ হাসরের বিচারে আল্লাহ মাফ করে দিবেন। কত নম্বর গেল? তিন নম্বর। মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা যাদের অব্যাহত চালু হয়ে গেছে অব্যাহত গতিতে, যখনই মনটা নামাজের বাইরে চলে যায় তখনই আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথার ধ্যান যার চালু হয়ে গেছে, এমন নামাজি সম্পর্কে আল্লাহ কুরআনের আয়াতে বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। কাদেরকে? যারা মনটাকে নামাজে ধরে রাখার চেষ্টা অব্যাহত রাখার কারণে এক পর্যায়ে মন আর কোনোদিন নামাজের বাইরে যায় না, এদের মনটা নামাজে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতরেই থাকে, এমন নামাজির পুরস্কার এই নামাজির নামাজ তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এটা কত নম্বর? চার নম্বর। পাঁচ নম্বর নামাজি, এমন নামাজি যে নামাজি তার নামাজের মধ্যে জগতের সব কিছুর চেয়ে বেশি মজা পায়, জগতের সব কিছুর চেয়ে বেশি মজা পায় নামাজে। এই ফার্স্ট নম্বর নমাজি যারা, এরা নমাজও দাঁড়াইলে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হয়। কিভাবে আল্লাহর সাথে কথাবার্তা হয় এর এক ব্যাখ্যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাঁচ নম্বর নমাজিরা নমাজে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক, আল্লাহ তখন তার জবাবে বলেন হামিদানি আব্দি, আমার বন্দা আমার প্রশংসা করেছে। নমাজি যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলেন আসনা আলাইয়া আব্দি, বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, বন্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই, আল্লাহ তখন বলেন যালিকা আব্দি যালিকা লি যালিকা হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআল, আমার বন্দা একমাত্র আমার জন্য ইবাদত বন্দেগি করে আর আমারই কাছে সাহায্য চায়, ওরে বন্দা তুই আমার কাছে যা চাইবে সব দান করে দেব। বলেন তো আল্লাহ যা চাইবেন সব দান করে দেবেন, কোন প্রকার নমাজিরে বলেন? পঞ্চম প্রকার, আল্লাহর সাথে এমন কথাবার্তার সুযোগ যার হয় সেই ব্যক্তি নমাজে যেই মজা পায় জগতের আর কোনো কাজে সেই মজা পায় না। এবার আসেন মূল কথার দিকে যাই, নবীগণ সম্পর্কে এক নম্বর ব্যাখ্যা সহি ব্যাখ্যা আজীবন বেগুনা মাসুম, নবীগণ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা রওজা শরীফে জীবিত, রওজা শরীফে জীবিত, নবীগণ রওজা শরীফে জীবিত থেকে থেকে কি করেন? নামাজ পড়েন। যেই নামাজ না পড়লেও গুনাহ নাই, নাকি কবর জীবনে নামাজ না পড়লে গুনাহ আছে? যেই নামাজ না পড়লেও গুনাহ নাই, পড়লেও সওয়াব নাই, কাজটা কেন করেন? ওই নামাজে পাঁচ নম্বর নামাজি হলেন নবী রাসূলগণ, ওই মজাটা উপভোগ করার জন্য তারা নামাজ পড়েন। এবার বলতে পারেন নবী রাসূলগণ যার যার রওজা শরীফে মুর্দা আছেন না জিন্দা? জিন্দা। যে আমরার নবীর কথা, লামজাবিরার নবী মরা, আমরার নবী জিন্দা। এবার বলুন নবীগণ জিন্দা থেকে রওজা শরীফে কি করেন? নামাজ পড়েন। আমি দুঃখিত, আমাদের নবী রওজা শরীফে থেকে থেকে আরো অনেক কিছু করেন, সেইগুলির বিবরণ আজকে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আমাদের নবী রওজা শরীফে জীবিত থেকে থেকে আরো অনেক কিছু করেন, সেইগুলিও এই নবীর উম্মতের জানা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার, কিন্তু দুঃখিত আমি আজকে বলার মতো সময় সুযোগ আমার নেই। শুধু আমাদের নবী সম্পর্কে একটা কথা বলি, আমাদের নবী সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। আমাদের নবীর আলাদা মর্যাদা কি? দুইটা শব্দ, সৃষ্টির শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। যেই ব্যক্তি জানবে না অথবা মানবে না সে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না, নির্ভেজাল মুসলমান হতে পারবে না, সে বেজাল মুসলমান বলে গণ্য হবে। আমাদের নবীর মর্যাদাটা আঁচ করার জন্য আমাদের নবীর সাহাবাগণ সম্পর্কে দুইটা কথা বোঝা দরকার। যে সমস্ত মুমিন মুসলমান ইমানদার অবস্থায় আমাদের নবীকে দেখেছেন এবং ইমানদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, তাদেরকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা হয়। আমাদের নবীর ইমানদার সঙ্গী সাথীকে এক বচনে সাহাবি, বহু বচনে সাহাবা বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবীর যে কোনো একজন সাহাবির মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে আমাদের নবীর এক যে কোনো একজন সাহাবির মর্যাদা শ্রেষ্ঠ। নবীর সাহাবিগণ কোনোদিন গুনাহ করেননি, এলে গুনাহ কইরা শ্রেষ্ঠ হইলেন কিভাবে? এমনভাবে তওবা করেছেন আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করেছে। এই সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা আমাদের নবীর সমস্ত সাহাবাগণ লাভ করেছেন কিসের বিনিময়ে? এক মুহূর্তে নবীকে দেখার বিনিময়ে। এক মুহূর্তে নবীকে দেখার বিনিময়ে। কথাটা বুঝাইয়া কোন কবি বলেন, দুরফেশানি নে তেরি কতরং কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরি কতরং কো দরিয়া কর দিয়া, ক্যা নজর থি জিসনে মুর্দং কো মসিহা কর দিয়া, খুদ না তে জু রাহ পর গায়রং কে হাদি বন গয়ে, খুদ না তে জু রাহ পর গায়রং কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দং কো মসিহা কর দিয়া। কবির তর্জমা করার সময় আমার হাতে নাই, কবির কবিতার সার মর্ম হলো যে নবীকে দেখলে দুনিয়ার সমস্ত নবী রসুলের রসুলের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়, এখান থেকে বুঝে নাও সেই নবীর মর্যাদা কত। বুঝে থাকলে বলুন, সাহাবায়ে কেরামের মর্যাদার থেকে আমরা আমাদের নবীর মর্যাদা বুঝে নিতে পারি? হ্যাঁ, আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার নবীকে যে ইমানদার এক মুহূর্তের জন্য চোখে দেখেছে, আল্লাহ তাকে সমস্ত অলিয়া উলিয়া গণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে একটা সহি আকিদা, সাহাবায়ে কেরাম সম্পর্কে দুই নম্বর সহি আকিদা, আহলে সুন্নাতুল জামাতের আকিদা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত সাহাবাগণের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন। কাজেই এখনো যারা কোনো একজন সাহাবিকে এখনো যারা অমুক গুণার কারণে জীবনের তমুক গুণার কারণে এখনো যারা কোনো সাহাবিকে সমালোচনা করে, বলুন মাফ করে দেওয়ার পরও সমালোচনার যোগ্যতা কে? না, এর পরও যারা করে এরা বুঝাতে চায় আল্লাহ মাফ করলেও আমি করি নাই, আল্লাহ মাফ করলেও আমি করি নাই, সে কত বড় দৃষ্টতা প্রদর্শন করে। এই জন্য তিরমিজি শরীফের এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাগণকে সমালোচনা করে, যখন দেখতে পাবে কথাটা রাসূল কেন বললেন, রাসূলের যুগে সাহাবাকে সমালোচনা করার মতো একটা মুসলমান দুনিয়াতে ছিল না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমলে সাহাবাকে সমালোচনা করার মতো একটা লোক দুনিয়াতে ছিল না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে সাহাবিকে সমালোচনা করার মতো একটা লোক দুনিয়াতে ছিল না। এই সমস্ত লোকদের আবির্ভাব হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। তাইলে রসুল কিভাবে বলা দরকার ছিল যে সমস্ত সাহাবা সমালোচকরা আছে এদেরকে বলে দিও না, যা এদেরকে যখন তোমরা দেখবে তখন বলে দিও? এই জন্য যারা আছে বলেননি, কারণ তখন সাহাবা সমালোচক কেউ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে কোনো মুসলমান সাহাবা সমালোচক ছিল না, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে সর্বপ্রথম সাহাবার সমালোচনার সূত্রপাত করে যেই লোকটা কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। কিয়ামত পর্যন্ত যত লোকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো সাহাবীর সমালোচনা করবে সে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার উত্তরাধিকারী ছাড়া, উত্তরসূরি ছাড়া আর কিছু হতে পারে না। তাই রাসূল বলেন, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন আমার সাহাবা সমালোচকদের দেখতে পাবে, যখন দেখতে পাবে বললেন কেন? কারণ তখন কেউ ছিল না। যখন দেখতে পাবে বললেন কেন? কারণ তখন কেউ সাহাবা সমালোচক ছিল না, আবু বকরের যুগেও ছিল না, উমরের যুগেও ছিল না, হযরত উসমানের যুগে সর্বপ্রথম যে সাহাবা সমালোচকের আবির্ভাব হয়েছিল তার নাম কুখ্যাত ইহুদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবা। তাই রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন আমার উম্মত মুসলমানেরা তোমরা যখন আমার কোনো সাহাবীর সমালোচকদেরকে দেখতে পাবে, তখন তাদেরকে বলে দিও আমার কোনো একজন সাহাবীর সমালোচনা কিয়ামত পর্যন্ত যারা করবে তাদের উপর আল্লাহর লানত পড়বে। বলুন রসুলের সাহাবা কোনো সাহাবীর সমালোচনা করলে আল্লাহর রহমত পাওয়া যায় না লানত পাওয়া যায়? আল্লাহর লানত পাওয়া যায়। এই লানতের তক্ত গলায় লইয়া হোক মুসলমান নামদারি যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বেশি সমালোচনা সাহাবা সমালোচকরা লানতের তক্ত বলাই দিয়া সবচেয়ে বেশি সমালোচনা করে রসুলের কোন সাহাবীর? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মুআবিয়া সম্পর্কে এক দুইটা কথা বলি। এক নম্বর, হযরত মুআবিয়া রাসূলের দৃষ্টিতে এত বড় আমানতদার ছিলেন, আল্লাহর নাজিল করা ওহি লিপিবদ্ধভাবে সংরক্ষণ করার দায়িত্ব স্বয়ং রাসূল হযরত মুআবিয়াকে দান করেছেন। খিয়ানতদার ছিলেন এই জন্য না আমানতদার ছিলেন? আপনি আমার দৃষ্টিতে আমানতদার না রাসূলের দৃষ্টিতে আমানতদার? রাসূলের দৃষ্টিতে যিনি আল্লাহর ওহি লিপিবদ্ধ করে সংরক্ষণ করার মতো আমানতদার ছিলেন, তার সমালোচনা না করলে করব কার সমালোচনা? আরে হাদিসে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের যেই ব্যক্তি শত্রুদের মোকাবেলায় নৌবাহিনী প্রেরণ করবে, সর্বপ্রথম আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম নৌবাহিনী প্রেরণ করবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকে। সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, সাইপ্রাসের যুদ্ধে সর্বপ্রথম এই উম্মতের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নৌবাহিনী প্রেরণ করেছিলেন। সহিহ বুখারী শরীফের হাদিস এর দ্বারা প্রমাণিত, আল্লাহর রাসূলের হাদিস এর দ্বারা প্রমাণিত, হযরত মুআবিয়ার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে নবীর চরিত্র আর নবীর সঙ্গী সাথীগণের চরিত্র বর্ণনা করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ, বলুন মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথীগণ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম, এদের চরিত্র হলো কাফেরদের মধ্যে যারা সন্ত্রাসী এদের মোকাবেলায় কঠোর, কিন্তু নিজেদের বেলায় পরস্পরে সদয়। শত্রুদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় সদয়, এটা রসুলের চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র। এই চরিত্রের কি পরিমাণ অভাব ছিল মুআবিয়ার মধ্যে এর একটা ইতিহাস বলি। ইতিহাস সাক্ষী, হযরত ওই ইবনে সাবা কুখ্যাত মুনাফিক সাহাবা সমালোচক ইবনে সাবা হযরত আলী আর হযরত মুআবিয়ার মধ্যে বিভিন্ন রকমের কূটকৌশলের মাধ্যমে যখন মনোমালিন্য সৃষ্টি করে দিয়েছিল, তখন তৎকালীন রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে চিঠি লিখেছিল, আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার বিরোধ বিদেশে, তুমি যদি অনুমতি দাও আলীর বিরুদ্ধে তোমাকে বিজয়ী করাবার জন্য আমি অস্ত্র শস্ত্র দিয়ে আমার সেনাবাহিনী পাঠিয়ে দেব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের সেই খ্রিস্টান বাদশার চিঠির জবাবে লিখলেন, ইয়া কালবার রোম, এই রোমের লাল কুত্তা, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান, আলীর সাথে যদি আমার কোনো মনোমালিন্য থেকেই থাকে সেটা আমাদের মুসলমানদের ঘরোয়া ব্যাপার, মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে তোর সেনাবাহিনীর মোকাবেলায় সর্বপ্রথম যে যার তরবারি উত্তোলিত হবে সে আমি মুআবিয়া হবে। বলুন নবীর চরিত্র আর সাহাবাগণের চরিত্র কি বলেছেন? দুশ্মনের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় সদয়, এটা নবীর চরিত্র, এটা সাহাবাগণের চরিত্র। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চরিত্রের পরীক্ষায় এক নম্বরে পাশ করলেন কিনা? এই মুআবিয়া, যেই মুআবিয়া বর্তমান সাহাবা সমালোচকদের এক নম্বর টার্গেট, এই মুআবিয়ার চরিত্র যদি বর্তমান দুনিয়ার মুসলমানদের মধ্যে থাকতো, তাই এই দুনিয়ার কোন একটি মুসলমানকে ইহুদি খ্রিস্টানের মতো লাল কুত্তাদের হাতে কানমলা খাইতে হইতো না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইদা রাইতুমুল লাযিনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের কেউ যখন আমার সাহাবাগণকে সমালোচনা করতে দেখবে, তাদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই জন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হলো তারা মাগফুর। এক নম্বর সহি ব্যাখ্যা হলো মাগফুর। মাগফুর অর্থ গুনাহ করেননি না, সব গুনাহ মাফ, সব গুনাহ মাফ। দুই নম্বর সহি ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর সমালোচনা করা হারাম, হারাম, হারাম। সাহাবীর সমালোচনা হারাম, হারাম, হারাম। যারা সাহাবাগণের সমালোচনা করে, এরা আহলে সুন্নাতুল জামাত থেকে বহিষ্কৃত, এরা জান্নাতি মুসলমান নয়, এরা জাহান্নামি মুসলমান। আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো, নবী রাসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো, সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যার উদাহরণ পেশ করা হলো। এগুলি শুধু উদাহরণ, উদাহরণ, উদাহরণ, সবগুলি নয়। আল্লাহ সম্পর্কে আরও বহু সহি ব্যাখ্যা আছে যেগুলি আমাদের পর্যায়ক্রমে জানতে হবে। নবী রাসুল সম্পর্কে আরও অনেক সহি ব্যাখ্যা আছে যেগুলি পর্যায়ক্রমে জানতে হবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে আরও সহি ব্যাখ্যা আছে যেইগুলি পর্যায়ক্রমে জানতে হবে। এই সহি ব্যাখ্যা হলো, সহি ব্যাখ্যাগুলি হলো আহলে সুন্নাতুল জামাতের মুসলমানের আকীদা, জান্নাতি মুসলমানের আকীদা। যারা মানে না, ছয় কথা মানার কারণে মুসলমান, এই ব্যাখ্যাগুলি না মানার কারণে জাহান্নামী মুসলমান। সূরা তোহার পাঁচ নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, মানে আরশে আছেন, এই আয়াতে আহলে সুন্নাতুল জামাতের ব্যাখ্যা হলো আল্লাহ আরশে ও আছেন। লামাযাবীদের ব্যাখ্যা হলো আরশে ই আছেন। মুজাসসিমা নামের বাতিল দলের ব্যাখ্যা হলো আল্লাহর আমাদের শরীরের মতো শরীর আছে। মুসাববিহা নামের বাতিল দলের ব্যাখ্যা হলো আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ সেইভাবে আরশে বসে। বলুন সূরা তোহার পাঁচ নম্বর আয়াতের সহি ব্যাখ্যা, আমরা যেভাবে চেয়ারে বসি আল্লাহ সেভাবে আরে বসে আরশে বসেন। সূরা তোহার পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা, আমাদের যেই রকম শরীর আছে আল্লাহর ওই রকম শরীর আছে না। পাঁচ নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরশে ও আছেন। এই সব কথার সার কথা সূরা তোহার পাঁচ নম্বর আয়াতের সহি ব্যাখ্যা আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে যা করা হয়েছে সব তার সারমর্ম হলো আল্লাহ আরশে ও আছেন। ই ও আর ইর পার্থক্য এই বৎসর স্মরণ রাখুন, আরো অনেক কথা বাকি রয়েছে, আগামী বৎসর আমার প্রসঙ্গ মনে থাকলে ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দেবে। এবার বলুন এই বিশাল তফসিরুল কোরআন সম্মেলনে বহু উলামায়ে কেরাম বুজুর্গানে দিন উপস্থিত আছেন, হযরত শেখ গুল মুকাফনি দামাত বারাকাতুম উপস্থিত আছেন, আপনাদের সাথে গুলজন দেওয়া হয়েছে, আপনারা কি ওনার সাথে দুয়াতে শরীক হয়ে যেতে চান? তাহলে ধৈর্যের সাথে কয়েক মিনিট বসুন। আমি আশা করি তিনি আপনাদেরকে কিছু মূল্যবান নসিহত করে আপনাদেরকে নিয়ে দোয়া করে দেবেন।